মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সানডে সাসপেন্সের প্রধান উদ্দেশ্য শ্রোতাদের বিনোদন, কোনো ধর্মীয় সম্প্রদায় বা ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাসকে আঘাত করা নয়। আমরা আশা করব সানডে সাসপেন্সের শ্রোতারা নিছক গল্প শোনার আনন্দেই এই গল্পটি গ্রহণ করবেন। ঘুটঘুটে অন্ধকার, বাইরে প্রায় কিছুই দেখা যায় না। অন্ধকারে কিছু গাছ আর ঝোপঝাড় নিজেদের গা ঘেঁষে দাঁড়িয়ে যেন কিসের ষড়যন্ত্র করে চলেছে। মাঝে মাঝে প্যাঁচার একটা কর্কশ ডাক শোনা যায়। একটা ছোট ইঁটের দেওয়ালের দুই কামরার ঘরের ভিতরে কারা যেন নিচু স্বরে কথা বলছে। ইঁটের গাঁথুনির গা বেয়ে দীর্ঘ দিনের পুরনো শ্যাওলার ওপর দিয়ে একটা টিকটিকি নিঃশব্দে ওত পেতে বসে আছে পরের শিকারের অপেক্ষায়। দূরের শ্মশানে ধিক ধিক করে জ্বলতে থাকা আগুনের হালকা রেখা এখান থেকে দেখা যায়। বাড়ির সামনে অনেকটা খোলা জায়গায় একটা কুকুর ঘুরতে ঘুরতে কান খাড়া করে দেয়। বাবা, আপনি আপনি সব দেখতে পান, মানে সব। জানি রে জানি, তোদের মতো অর্বাচীন এসব কথা বিশ্বাস করবে না, কিন্তু আমি অতীত, ভূত, ভবিষ্যৎ সব দেখতে পাই। তুই কি জানতে চাস বল। আমরা আর কি জানতে চাইও, আমরা আপনার পদতলে থাকতে চাই। আমরাও কি আপনার মতো জ্ঞান লাভ করতে পারবো? সে কি অত সহজ রে বেটা, তার জন্য সব সাধনা করতে হবে, সে বড় কঠিন সাধনা। জীবনে যাহা নিশ্চিত তার জ্ঞান যদি হয়ে যায়, দেখবি বিশ্বের সব গূঢ় রহস্য তোর কাছে ধরা দিয়েছে। বাবা, জীবনে কি নিশ্চিত? মৃত্যু। তাকে যদি তোরা দেখতে পাস তাহলেই সব জানা হয়ে যাবে। মৃত্যু? আপনি কি বাবা তার মানে নিজের মৃত্যু দেখতে পান? হ্যাঁ রে বেটা, দেখতে পাই বটে, আমার আর বেশি দিন নেই। সে কি বলছেন বাবা? আপনি আপনি আমাদের ছেড়ে গেলে আমরা কি করব? চিন্তা করিস না, আমি যাওয়ার আগে তোদের সব শিখিয়ে যাব। এখন তোরা আয়। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য সানডে সাসপেন্সে প্রখর রুদ্রর গল্প যন্ত্র মন্ত্র তন্ত্র। সত্যজিৎ রায়ের ফেলুদা গল্পে রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক লালমোহন গাঙ্গুলির কাল্পনিক গোয়েন্দা চরিত্র প্রখর রুদ্রকে নিজের গল্পের নায়ক করেছেন লেখক কৌশিক রায়। কৌশিক রায়ের গল্পে দেশ দেখার নেশায় কম বয়সে ঘর ছেড়েছিলেন প্রখর রুদ্র। নানা জায়গায় ঘুরে এবং বিচিত্র অভিজ্ঞতা সঞ্চয় করে শেষ বয়সে গড়পাড়ে নিজের ভাইয়ের বাড়িতে ফিরে আসেন। নিজের অভিজ্ঞতার কথা তিনি বলেন প্রতিবেশী লালমোহনবাবুকে, যিনি সেই গল্পের ওপর ভিত্তি করেই লেখেন গোয়েন্দা প্রখর রুদ্রের গল্প। কৌশিক রায়ের জন্ম 1992 সালে কলকাতায়। লেখাপড়া করেন রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরে। এখন ব্যাঙ্গালোরের একটি বহুজাতিক সংস্থায় চাকুরিরত। আজকের গল্প আমরা নিয়েছি তাঁর লেখা এবং বিভা প্রকাশনী থেকে প্রকাশিত বই চক্রব্যূহে প্রখর রুদ্র বইটি থেকে। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি দীপ। প্রখর রুদ্রের চরিত্রে মীর। শুরু হচ্ছে যন্ত্র মন্ত্র তন্ত্র। কদিন ধরে ইন্দ্রাণী বেশ কুঁকড়ে আছে। বারুইপুরের কেসটার কথা ভাবলেই এখনো শিউরে উঠছে। সব দেখে জেঠুমণি শিবানীকে কদিনের ছুটি নিয়ে একসাথে ঘুরতে যাওয়ার প্রস্তাব দিলেন। শিবানীও ভেবে দেখল কদিনের জন্য বাইরে গেলে ইন্দ্রাণীর মুড চেঞ্জ হবে, তাই জেঠুমণি আর দুই বোন তারাপীঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। প্রখর রুদ্র নিজে নাস্তিক ঠিকই, কিন্তু তীর্থস্থানগুলোতে যাওয়াতে তার বিন্দুমাত্র আপত্তি নেই। তার মতে এই ধরনের ধর্মস্থানগুলিতে গড়ে ওঠা সব মন্দির, মসজিদ বা গির্জার গায়ে নিজস্ব শিল্পকলা থাকে। সেগুলো অবাক হয়ে দেখতে হয় আর ভাবতে হয়, মানুষের ধর্মবিশ্বাস থেকে এই শিল্প সত্তাটুকু সরিয়ে নিলে আর কিছুই পড়ে থাকে না। শনিবার সকালের দিকে তিনজন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। দুপুরের দিকে পৌঁছে শিবানীরা বামা খ্যাপার মন্দিরের পাশেই হাঁটা পথে হাফ কিলোমিটার দূরে একটা লজে ওঠে। দুটো ঘর, একটাতে দুই বোন আর অন্যটায় প্রখর রুদ্র। সেদিনই লজে জিনিসপত্র রেখে তারা মন্দিরটা ঘুরে আসে। দুই বোন মন্দিরের মধ্যে গেলেও প্রখর রুদ্র অবশ্য চারপাশটাই ঘুরে দেখছিলেন। পরের দিন ভোরে উঠে সকাল 7টার মধ্যে ব্রেকফাস্ট করে নিয়ে তিনজন একসাথে চারপাশটা হাঁটতে বের হয়। ইন্দ্রাণী আগের থেকে ভালো বোধ করলেও কথা এখনো কমই বলছে। প্রখর রুদ্র ও শিবানী লজের নিচে দাঁড়িয়ে ইন্দ্রাণীর জন্য অপেক্ষা করছিল। নভেম্বরের সকাল, এখানে আস্তে আস্তে ভালোই ঠান্ডা পড়ছে, তাই ইন্দ্রাণী সবার জন্য হালকা চাদর আনতে গেছে। এর মধ্যেই শিবানী একটি লোককে দেখে থমকে দাঁড়ায়। আরে প্রতীক বাবু, এখানে? আরে শিবানী ম্যাডাম, আপনি এখানে? হ্যাঁ, মানে ওই আর কি, ছুটি কাটানো, জেঠু আর বোনকে নিয়ে এসেছি। ছুটি কাটাতে এরকম জায়গায়? বোঝেনি তো, পুলিশের চাকরিতে সারাদিন চোর ডাকাতের পিছনে ছুটেই দিন কাটে আমার, তাই পাপস্খলন করতে আর কি। কি যে বলেন আপনি, আপনারা তো বরং পাপ কম করার চেষ্টা করে যাচ্ছেন। তবে সত্যি, আপনার গাড়িটি সেদিন না পেলে কিন্তু দিশের গড় কেসটার হয়তো সমাধানই হতো না, আপনার কাছে চিরঋণই থেকে যাব। বলছেন, আপনার ঋণ মুকুব হতে পারে যদি আপনি চান। কিভাবে? দেখুন, এখানে ভালো কফি শপ তো নেই, তবে মোড়ের মাথায় একটা কচুরির দোকান আছে, আপনি চাইলে সান্ধ্য জলযোগটা আমরা ওখানেই করতে পারি, গরম গরম জিলিপিও থাকে বিকেলের দিকটায়। তা সান্ধ্য জলযোগে আমরা সবাই কি নিমন্ত্রিত নাকি শুধু আমার বড় ভাইজিটি? হ্যাঁ, ও না, মানে ও ও ও আপনার আপনার যমজ বোন? হ্যাঁ, সবাই আসবেন। আচ্ছা, আমি আসি এখন। তোমার নতুন বন্ধুটির আমাদের সঙ্গ ঠিক পছন্দ হয়নি, সুন্দরী মহিলার সঙ্গে কি আর বুড়ো দারোয়ান কেউ পছন্দ করে? ধুস, এরকম কিছুই না, ভদ্রলোক দিশের গড়ের কেসটাতে খুব সাহায্য করেছিলেন, তাই হয়তো আবার কোনো ওষুধের কোম্পানির মাল নিতে এসেছিলেন। সে তো ঠিকই, সুন্দরী মহিলা তাই পুলিশ, সাহায্য না করে উপায় কি বলো? আর আমাদের বাড়িতে তো কোনো ডাক্তার নেই, তাই একটা হাফ ডাক্তারই বা কম কিসে। উফ, জেঠু তোমরা পারো বটে, চলো আমরা বরং ঘুরে আসি, কি বলিস ইন্দ্রাণী? 12 হাত কাঁকুড়ের 13 হাত পিছি। ও হ্যাঁ হ্যাঁ, চল চল চল। তিনজনে চারদিকটা ঘুরতে ঘুরতে মহাশ্মশানের কাছাকাছি একটা ভিড় দেখে দাঁড়িয়ে পড়ে। শ্মশানের চারদিকে একটি জনবসতি গড়ে উঠেছে। সেখানে ফাঁকা জায়গায় সরু রাস্তার পাশে পুরনো ইটের গাঁথুনি দেওয়া একটা বাড়ি, ওপরে ছাদ নেই, অ্যাসবেস্টসের ছাউনি দেওয়া। বাড়ির সামনে গলায় লাল উত্তরীয় ও লাল খাটো কটিবস্ত্র পরিহিত লম্বা চুলদাড়ি তান্ত্রিক গোছের লোকজনের ভিড়, সাথে আশপাশের কিছু দোকানদার আর পুলিশ। পুলিশ দেখে শিবানী একটু এগিয়ে গিয়ে কনস্টেবলকে জিজ্ঞেস করে, কি হয়েছে দাদা? ঘুরতে এসেছেন, ঘুরুন না দিদি, কেন এসবে জড়াচ্ছেন? একটা তান্ত্রিক আত্মহত্যা করেছে, এখানে দাঁড়ালে কিন্তু আপনাকেও জেরার মুখে পড়তে হবে, ঠিক আছে? শিবানী স্মিত হেসে বাড়িটির দিকে এগিয়ে যেতে থাকে। কনস্টেবলটি এবার রে রে করে তেড়ে আসে। হ্যালো হ্যালো হ্যালো, আবার এদিকে যাচ্ছেন কি? হ্যাঁ, আপনাকে বললাম না এখান থেকে যেতে, কাজ যত সব কাজের ঝামেলা। আমি লালবাজারের ইন্সপেক্টর। শিবানী নিজের আই কার্ড দেখালো। ও, এক্সট্রিমলি সরি ম্যাডাম, আসুন না আসুন না, এদিকটা আসুন। ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে, বুঝলি? তোর দিদিও তাই। ঘুরতে এসে আমার সব ভাল লাগে না, কি যে করে। তিনজনে কনস্টেবলটিকে অনুসরণ করে সামনের ফাঁকা জায়গাটা পেরিয়ে ঘরের ভেতরে ঢুকল। ঢুকতেই একটা ছোট বসার ঘরের মতো, সেখানে তিন চারটে বসার টুল রয়েছে, সবকটাতেই টকটকে লাল রং করা। চুনখসা দেওয়ালের চারদিকে পুরনো বছরগুলো ধুলো জড়ানো ক্যালেন্ডারগুলো তখনও ঝুলছে, সবকটাতেই হয় মা কালী না হলে মা তারার ছবি। ঘরের অন্য ধারে মেঝেতে একটা ছোট গ্যাস আভেন আর কিছু বাসনকোসন। ভেতরের ঘরটা একটু বড়, মেঝের একধারে মাটিতেই একটা মাদুর পাতা। ঘরের অন্য কোণায় একটা কুঁজো মেঝেতে নামানো আর একটা টুল ঘরের মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। আর তান্ত্রিক বাবা তার নিজেরই উত্তরীয়র ফাঁস গলায় জড়িয়ে পাখা থেকে ঝুলছেন। ভেতরে থাকা পুলিশ অফিসারটি শিবানীদের দেখে খেপে গেলেন। কনস্টেবলটির দিকে ফিরে বললেন, এ কি কানাই, এরা কারা, এদের নিয়ে ভেতরে চলে এলে? আগে স্যার, এই দিদি লালবাজারের ক্রাইম বিভাগ, উনি দেখতে চাইলেন তাই। কেন, কেস কি লালবাজারে গেছে এখনো? যেখানে পাবেন এনারা সেখানেই নাক গলাবেন নাকি? আমরা কি আমাদের কাজটা পারি না? আহা, আপনি ওভাবে ভাবছেন কেন? আপনার কেস আপনারই থাকবে, আমরা তো শীতের ছুটি কাটাতে এসেছিলাম। রাস্তায় এরকম দেখে মনে হলো একবার দেখি যদি হেল্প করতে পারি। বুঝতে পারছি আপনার সকালের ব্রেকফাস্টটাও ঠিক মতো হয়নি, কিন্তু মাথা গরম করে আর কি করবেন বলুন। মানে আপনি কে? আমার নাম প্রখর রুদ্র। কি করে জানলেন? আপনার প্যান্টের একটি বেল্ট লুপ আপনি ছেড়ে গেছেন, দেখার সময় হয়নি। পিছনের দিকে ইউনিফর্মটাও ঠিকঠাক গোঁজা নেই। আমার বাড়িতে দুজন পুলিশ আছেন, তাই ভালোভাবেই তাদের স্বভাব আমি জানি। আর কিছু হোক না হোক, তারা ইউনিফর্মটা খুব যত্ন করে নিখুঁতভাবে পরেন। সব পুলিশই তাই করার চেষ্টা করেন, এক তাড়ায় না থাকলে। গলায় জড়ানো মাফলারে হালকা পাউরুটির গুঁড়ো এখনো লেগে, আর একটু ডান দিকে বোধহয় সকালের পাইনঅ্যাপল ফ্লেভার জেলি। মানে আজ সকালে ব্রেকফাস্ট আর বসে করার সময় হয়নি, সেটা বোধহয় এই কেসের জন্যই। আপনি তো সেই মারাত্মক, আপনি কি প্রাইভেট ডিটেকটিভ? আগে না, আমি কনসালটেন্ট ডিটেকটিভ। মানে? মানে বুড়ো বয়সে 25,000 ইচ্ছে। ওই আজকালকার ছেলেমেয়েরা করে যেটা, ফ্রিলান্সিং। আমিও তাই, সবাই তাদের সমস্যা কনসাল্ট করতে আসে, আমি পরামর্শ দিই। বুড়ো বয়সে কি আর প্রাইভেট ডিটেকটিভদের মতো ছোটাছুটি মানায়? কোনো প্রজেক্টে মানে কোনো কেসে দরকার হলে ছোটাছুটি করার লোক হায়ার করি বিনে পয়সায়। বিনে পয়সায় ছোটাছুটি মানে? মানে আমার ছোট ভাইজি ইন্দ্রাণী। আচ্ছা আচ্ছা, আমার নাম দিব্যেন্দু। সকাল সকাল কি ফ্যাসাদ দেখুন দেখি, আজ ডোমটাও ছুটিতে। পাশের শ্মশান থেকে একজন ডোম খুঁজতে লোক পাঠিয়েছি, দেখা যাক কতক্ষণে এসে পৌঁছয়। আপনারা প্লিজ কিছুতে হাত না দিয়ে দেখতে পারেন। আর প্রখরবাবু, যদি কিছু আলোকপাত করতে পারেন খুব ভালো হয়। আপনার কি মনে হয়? দেখুন, চারিদিক দেখে যা বুঝছি ঘরে ফোর্সড এন্ট্রির কোনো চিহ্ন নেই, বডি ওপর থেকে ঝুলছে, আর পায়ের নিচে টুলটা গড়াগড়ি খাচ্ছে দেখতেই পাচ্ছেন। ঘরে এখনো কোনো তৃতীয় ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট পাইনি, সব দেখে তো মনে হচ্ছে আত্মহত্যাই। শুধু একটা ব্যাপারে একটু খটকা। কি ব্যাপার? কি জানি সাধু সন্তের মর্জি, কিন্তু উনি যদি আজ সকালে আত্মহত্যা করার কথা ভেবে রেখে থাকেন, তাহলে কাল রাত্রে ওনার দুজন চেলার সাথে মধ্যরাতে পুজো শেষ করে তাদের কেন আজ সকালে 8টায় আসতে বলেছিলেন সেটাই বুঝছি না। সে হয়তো উনি চেয়েছিলেন যে ওনার মৃতদেহটি তাড়াতাড়ি উদ্ধার হোক তাই। ও না সরি, পুরোটা তো বলাই হয়নি। আসলে আজ সকাল 10টায় গুরুজির এক ভক্তের একটা শুদ্ধিকরণ পুজো ছিল, তার ব্যবস্থা করার জন্যই আর কি শ্মশান তান্ত্রিক বাবা চেলাদের আসতে বলেছিলেন। এখন আমি এটা বুঝছি না, উনি যদি আজ রাতেই আত্মহত্যা করবেন বলে ঠিক করেন, তাহলে সকাল 10টায় পুজো রাখবেন কেন? ইয়েস স্যার, আমার মনে হয় কি রাতের পুজোর পর ওই চেলা দুটোই শ্মশান তান্ত্রিক বাবাকে মেরে রেখে গেছে, হয়তো পুজোর প্রণামীর ভাগাভাগি নিয়ে গণ্ডগোল। ও দুটোকে পেলে কোর্টকে দিলেই হয়ে যাবে স্যার। তার জন্য কানাই আগে নিশ্চিত করতে হবে এটা খুনই না আত্মহত্যা। প্রখর রুদ্র এবার এগিয়ে গিয়ে ওপর থেকে নিচ অব্দি ঝুলন্ত মৃতদেহটা দেখলেন। কানাই একবার এই টুলটা সোজা করো তো। কানাই এসে রুমাল দিয়ে টুলটার এক কোণ ধরে দাঁড় করিয়ে দিল। প্রখর রুদ্র দিব্যেন্দুর দিকে ফিরে বললেন, এই নাও প্রমাণ খুনের, এবার কড়া জিজ্ঞাসাবাদ করতেই পারো। দিব্যেন্দু মৃতদেহের ওপর থেকে নিচ অব্দি হাঁ করে দেখে বললেন, বুঝলাম না, একটু যদি ভেঙে বলেন। প্রখর রুদ্র একবার ইন্দ্রাণী আর একবার শিবানীর দিকে তাকালেন। শিবানী জেঠুর মুখের দিকে একবার, তারপর দিব্যেন্দুর মুখের দিকে তাকিয়ে হাঁ করে রইল। ইন্দ্রাণী ধীরে ধীরে এবার কদিনের কুঁকড়ে যাওয়া খোলসটা ছেড়ে বেরিয়ে আসতে থাকল। কেউ যখন গলায় দড়ি দেয়, তাকে উঁচু কিছুর ওপর দাঁড়িয়ে গলায় দড়িটা বেঁধে দাঁড়ানোর জায়গাটা লাথি মেরে সরিয়ে দিতে হয়। এখানে টুলটা এক ফুটের মতো উঁচু, শ্মশানতান্ত্রিক বাবার উচ্চতা বড়জোর 5'4" বা 5'। তা ওপর থেকে ঝুলন্ত দড়ির অংশ প্রায় 10 ইঞ্চি, সব যোগ করলে হয় প্রায় 7'3". কিন্তু পাখার ব্লেড থেকে ঘরের মেঝের দূরত্ব প্রায় 8 ফুট, তার মানে প্রায় 8.5 ইঞ্চি মিসিং। সেটা কোথায়? ইন্দ্রাণী এবার তান্ত্রিক বাবার পায়ের দিকে ইশারা করে। এই টুল থেকে বাবাজির ঝুলন্ত দেহের পায়ের মাঝের দূরত্ব 8.5 ইঞ্চি। এখন প্রশ্ন হলো, ঝুলন্ত অবস্থায় যদি বাবাজির পা টুল টাচই না করে, তাহলে তিনি টুলটির লাথি মারলেন কি করে? নাকি মারা যাওয়ার পর গুরুজির 8 ইঞ্চি হাইট কমে গেল? মানেটা খুব সহজ, ওনাকে ঝোলানোর পরই টুলটা নিচে ফেলে রাখা হয়েছে। খালি চোখে না ধরা পড়াটাই স্বাভাবিক। জেঠুমনি টুলটাকে দাঁড় করাতে না বললে আমিও বুঝতে পারতাম না। ওই ঘরে উঁচু টুল আছে স্যার, ওটার উপর চড়ে যদি, হ্যাঁ সেই বাবাজি উঁচু টুলে উঠে আত্মহত্যা করে আবার ও ঘরে টুলটা রেখে এসেছিলেন, তাই না? বেকার না বকে চেলা দুটোকে গাড়িতে তোলো, ভালো করে কড়কাতে হবে। বাইরে এসে এদিক ওদিক দেখতে দেখতে ইন্দ্রাণী দেখলো খোলা জায়গাটার একটু দূরে একটা হাড় ঝিরঝিরে কুকুর মরে পড়ে আছে। কাছে গিয়ে কুকুরটার পাশে উবু হয়ে সে বসল, সামনের পাটা তুলে ধরে একবার দেখল। ইন্দ্রাণী একটা লম্বা লাঠি গোছের কিছু খুঁজছিল, আশেপাশে তা না পেয়ে পাশের ছাইয়ের গাদায় পড়ে থাকা একটা আধপোড়া হাড় নিয়ে কুকুরটির মুখের সামনের অংশটা ফাঁক করে দাঁতগুলো ভালো করে দেখল। মুখের চামড়ার চারপাশে গাঢ় রক্তের দাগ। ইন্দ্রাণী ব্যাগ থেকে রুমালটা বার করে নিয়ে রক্তের ছিটের কিছুটা স্যাম্পল নিয়ে একটা কাগজে মুড়ে রাখল। দিব্যেন্দু বাবু, এখানে একটা কুকুর। হ্যাঁ ম্যাডাম, আমরা দেখেছি, কদিন ধরেই কুকুরটা খুব ভুগছিল শুনলাম, কাল রাতে হয়তো বাবাজির শোকে ওটাও গেছে। কিন্তু এর মুখে যে রক্ত! আরে ম্যাডাম, রাস্তার কুকুর ছিল, কোনো মাংসের দোকান টোকান থেকে খেয়ে থাকবে। আমি দেখছি ওটাকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করছি, আপনি একটু এদিকে আসবেন, একটা পায়ের ছাপ পাওয়া গেছে। দিব্যেন্দুবাবু উল্টো দিকে হাঁটা দিলেন। শিবানী হাতছানি দিয়ে ডাকল। ইন্দ্রাণী বুঝল এসব বলে লাভ নেই, উঠে পড়ে দিব্যেন্দুবাবুকে অনুসরণ করল। ঘরের সামনের খোলা জায়গাটায় মাটির ওপরে কালো সাদা ছাইয়ে ভরে আছে। সেই নরম ছাইয়ের ওপরে বেশ বড় সাইজের বুটের কয়েকটা ছাপ রাস্তা পর্যন্ত। শিবানী নিচু হয়ে বেশ কাছ থেকে দেখে বলল, উডল্যান্ডের জুতো, নিচের লোগোটা মোটামুটি পরিষ্কার পড়া যাচ্ছে, তবে ছাপটা ততটা গভীর না, মানে খুব একটা নতুন জুতো না, মোটামুটি 6-7 মাস পুরনো, তার বেশি হলে জুতোর নিচের লোগোর ছাপটাও আর এতটাও গোটা গোটা হতো না, আরো ক্ষয়ে যাওয়া উচিত ছিল। জুতোর পাশে দিব্যেন্দু একটা 100 টাকা নোট রেখে দু তিনটে ছবি নিয়ে বললেন, সাইজ দেখে যা মনে হচ্ছে 9 কি 10 সাইজের জুতো। তার মানে হাইট প্রায় 5'10 থেকে 6 ফুটের কাছাকাছি। ইন্দ্রাণী এর মধ্যে জুতোর ছাপের সামনে বসে বারবার মাটির ওপর মাথা রেখে একবার ডান দিক থেকে একবার বাঁ দিক থেকে ছাপগুলো দেখতে থাকলো। আরে আরে করিস কি, তোর চুলে সব ছাই লেগে যাচ্ছে তো। ইন্দ্রাণী যেন কিছুই শুনতে পায়নি সেভাবেই নিজের চুলের কাঁটাটা টেনে খুলে ফেলে। ইন্দ্রাণী লম্বা কালো চুল খুলে গিয়ে মাটিতে গড়াগড়ি দিতে থাকে। তার যদিও সেদিকে খেয়াল নেই, চুলের কাঁটাটা নিয়ে পায়ের ছাপের বিভিন্ন অংশে কি যেন মাপতে থাকে। কি হলো রে? ইন্দ্রাণী এবারও কোনো কথা না বলে মাটির ওপর হামাগুড়ি দিয়ে কিছুটা এগিয়ে গিয়ে আরও কয়েকটা পায়ের ছাপ দেখতে থাকে। চোখ বুঝে সে ভাবতে থাকে, একটা অন্ধকার নিশুতি রাত, চারিদিকে শেয়াল আর প্যাঁচার ডাক, এই উঠোনের চারপাশেই কোথাও কোথাও শ্মশান থেকে আনা জ্বলন্ত কাঠগুলোতে তখনও ধিকি ধিকি আগুন জ্বলছে। একটা ছ ফুটের লোক ঢুকে এলো, লোকটার মুখ দেখা যাচ্ছে না, না মিলছে না। ইন্দ্রাণী একটা ফ্রেম পেছনে গিয়ে মনে মনে লোকটার হাইটটা কমাতে থাকে, কমিয়ে কমিয়ে পাঁচ পাঁচ করে দেয়। হ্যাঁ, এবার মিলছে। লোকটা হেঁটে ঢুকল, কুকুরটা মুখ তুলে দেখল কিন্তু কিছু করল না। নাকি কুকুরটা তখন এখানে ছিলই না? ঠিক আছে, লোকটা হেঁটে এগিয়ে যায়, ভেতরে গিয়ে শ্মশান তান্ত্রিক বাবাকে খুন করে লোকটা ফিরে আসে। কুকুরটা বিপদের গন্ধ পেয়ে ডাকতে ডাকতে তেড়ে এলো লোকটার দিকে। লোকটা কুকুরটাকে তাড়াতে চেষ্টা করল, কুকুরটা আরো খেপে গিয়ে লোকটার ডান পায়ে কামড় মারল। লোকটা কুকুরটাকে ছাড়াতে ভারী কিছু দিয়ে আঘাত করল, কুকুরটা এবার যন্ত্রণায় কামড় ছেড়ে পালালো, কিন্তু মারটা সহ্য করতে পারল না, কিছু দূরে গিয়ে মারা গেল। কই রে, কি হলো? হ্যাঁ, যা বুঝছি লোকটার হাইটটা 5'7" অথবা 5'9" এর মধ্যে, 6 ফুট 9, আর এখানে এসে লোকটার ডান পায়ে কোনো আঘাত লাগে, অবশ্যই সেটা ফিরে যাওয়ার সময়। যখন সে এসেছিল তখন তার দুটো পাই ঠিক ছিল। আমি সাসপেক্ট করছি হয়তো কুকুরে কামড়েছিল। মোটেই না, জুতোর সাইজ 10 হলে তার হাইট কোনোভাবেই 5'5" এর কাছাকাছি হতেই পারে না, মিনিমাম 5'10 থেকে 6'এর কাছাকাছি কিছু একটা। আর যদি সে জেনে বুঝে বড় সাইজের জুতো পরে তাহলে? আর তুই ঠিক সেটা কিভাবে বলছিস? আমাদের পেছনের পায়ের ছাপগুলো ভালো করে দেখ। সবাই একসাথে পেছনে ফিরে নিজেদের পায়ের ছাপগুলো দেখতে থাকলো। প্রখর রুদ্রের চোখ দুটো জ্বলে ওঠে। ব্রাভো ইন্দ্রা, ব্রাভো, ব্রিলিয়েন্ট। দোষ কিছুই বুঝছি না, কেউ কে বলবে? আহা, আমরা যখন স্বাভাবিকভাবে হাঁটি তখন আমাদের পায়ের গোড়ালি প্রথম মাটি ছোঁয়ে, তারপর আঙুলের ওপর ভর দিয়ে গোড়ালি তুলে অন্য পা এগিয়ে দিই, ফলে স্বাভাবিক অবস্থায় আমাদের জুতো বা পায়ের ছাপের সব থেকে গভীর ছাপ পড়ে পায়ের সামনের অংশের, তারপর গোড়ালির, আর মাঝের অংশের ছাপ সব থেকে হালকা বা অগভীর হয়। কিন্তু এই ছাপগুলোর গোড়ালি থেকে পায়ের আঙুল পর্যন্ত ছাপের সব অংশের গভীরতা প্রায় সমান, আর ছাপগুলো কিছুটা ঘষ্টে যাওয়া, ততটা ইন্ট্যাক্ট নয়, অর্থাৎ সে বারবার সামনের পায়ের পুরো পাতা একসঙ্গে তুলে ফেলছিল, ফলে পিছনের পা কিছুটা হলেও ঘষ্টে যাচ্ছিল। আর এরকম তখনই করার দরকার হয় যখন আমরা প্রয়োজনের থেকে সাইজে বড় জুতো পরি। তখন যদি স্বাভাবিকভাবে হাঁটতে চেষ্টা করি গোড়ালি জুতোর পেছন থেকে বের হয়ে যাবে। সেটা না হয় মেনে নিলাম, কিন্তু তাহলে 6 মাসে ব্যবহার করা জুতোটা কিভাবে এলো? যদি পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্যই বড় জুতো কিনে খুন করতে আসে, তাহলে নতুন জুতো হওয়াটাই স্বাভাবিক নয় কি? হয়তো কোনো বন্ধুর থেকে ধার করেছিল। তোমার কোনো বন্ধুকে কি তার নিজের সাইজের থেকে বড় জামা জুতো ধার নিতে দেখেছ? আর সে যদি চায় তুমি কি অবাক হয়ে কারণ জানতে চাইবে না? আর খুন করার মতো এরকম একটা ব্যাপার, সেটাকে কি একটা জুতো ধার নেওয়াকে কেন্দ্র করে পাঁচ কান করতে চাইতে? হ্যাঁ হ্যাঁ, মানে তা ঠিক। তাহলে সেটাই তো ভাবছি। আর ফেরার সময় পায়ে আঘাত লাগার ব্যাপারটা? ও হ্যাঁ, দেখুন, আসার সময় দু পায়েরই ছাপ আছে, তাই তো? যাওয়ার সময় মাঝপথ থেকে বাঁ পায়ের ছাপটা আছে, বরং আরো গভীর হয়ে আছে। ডান পায়ের জুতোর শুধু সামনের কিছুটা অংশের ছাপ আছে, তার মানে সে ডান পাটা পুরো ফেলতে পারছিল না। চারিদিকটা আরো একবার দেখে ওরা পাঁচজন বেরিয়ে আসে। বাইরে তান্ত্রিক বাবার দুই চেলাকে মাটিতে বসিয়ে এক জুনিয়র অফিসার জেরা করে চলেছে, আর দুজনেই হাউ হাউ করে কাঁদছে আর বলছে, দিব্যেন্দু বাবুকে দেখে পায়ে শটান লাফিয়ে পড়ে দুজন আরো জোরে কাঁদতে থাকলো। দিব্যেন্দু পা ছাড়িয়ে জুনিয়র অফিসারটির দিকে প্রশ্ন ছুঁড়ে দিলেন, প্রবাল কি বলছে এরা? স্যার বলছে বাবা নাকি অন্তর্যামী ছিলেন, কদিন ধরেই বলছিলেন তার আর বেশি দিন নেই, তো বাবা নিজেই নাকি গলায় দড়ি দিয়েছেন, চেলাগুলো রাতের পুজো শেষ করে তিনটের দিকে বাড়ি চলে যায়, তারপর ওরা নাকি আর কিচ্ছু জানে না। ভিড়ের মধ্যে থেকে কালো পোশাকে থাকা একজন তান্ত্রিক চিৎকার করে ওঠে, ও অন্তর্যামী না ছাই, ভাওতা বাজ একটা, লোক ঠকিয়ে পয়সা বানানোর ধান্দা। দিব্যেন্দু চোখ পুঁচকে লোকটাকে কাছে ডাকলেন, আপনি ঠিক কি জানেন শশান তান্ত্রিক বাবার সম্বন্ধে? শুনেন, এই লোকটা মোটেই তান্ত্রিক ছিল না, তান্ত্রিক সমাজের কুলঙ্ক, লোক ঠেকানোর ব্যবসা ফেঁদেছিল, আর লুকো যে পাগলের মতো লুটার কাছেই বারবার কেনে ছুটে আসতো কে জানে। আমাদের তান্ত্রিকদের থাকা খাওয়ানোর ঠিক ঠিকানা নাই, আর উর কিনা পাকা বাড়ি, জানেন এই জায়গাটা উর কিনা, এত টাকা আছে কোথেকে? দিব্যেন্দুবাবুর মুখে একটু চিন্তার রেখা দেখা দিল, এবার চেলাগুলোর দিকে তাকিয়ে বললেন, তোরা কিছু জানিস? না স্যার জানি না, তবে গুরুজির কাছে যারাই আসতো তাদের গুরুজি মন্ত্রপুত জড়া হরা চূর্ণ দিত, সবাই ওটা চেয়েও নিয়ে যেত। জগা অনেকবার বাবাকে জিজ্ঞাসা করেছিল বাবা কী দিয়ে ওই চূর্ণ বানায়, কিন্তু বাবা কিছু বলেননি, বাবাজির ভক্তরাই টাকা করে গয়না দিয়ে যেত, আমরা ব্যাংকের লকারে জমা করে আসতাম। কি বাবাজির ব্যাংকে লকার বলিস? কি কোন ব্যাংক? প্রবাল এদের নিয়ে এক্ষুনি যাও। প্রবাল দুজন চেলাকে গাড়িতে তোলে, এর মধ্যে অন্য একজন কনস্টেবল শ্মশান থেকে দুটো ডোমকে ধরে এনেছে। যা ছবি তোলার হয়ে গেছে, বডিটা নামিয়ে ফেল, আর ওখানে একটা কুকুর মরে পড়ে আছে, ওটাকেও এদের দিয়ে মাটি চাপা দিয়ে নিস। দিব্যেন্দু এবার শিবানীদের দিকে ফিরে বললেন, আপনাদের কোথাও ছাড়তে হবে? আগে না, আমরা হেঁটেই চলে যাব। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তিনজনের লজের পাশে প্রায় চলে এসেছে, এবার হঠাৎই ইন্দ্রাণী বলল, আমার মাথাটা একটু ধরেছে বুঝলি, একটা স্যারিডন কিনে আনছি, তোরা এগো আমি আসছি। ইন্দ্রাণী কারো কথার কোনো অপেক্ষা না করে মুখের ওপর চাদরটা জড়িয়ে হনহনিয়ে হেঁটে সামনের ওষুধের দোকানটায় ঢুকে গেল। প্রখর রুদ্র কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে নিজেদের লজের দিকে হাঁটা শুরু করলেন। দুপুরের খাবার পর সবাই ছুটির আমেজে একটু গড়িয়ে নিল। বিকেলে উঠেই ইন্দ্রাণী হাসি মুখ করে শিবানীকে বলল, কি রে তোর তো জিলিপি ডেট আছে, যাবি না? কি যে বলিস, সকালে যা হয়েছে তারপর তোর মনে হয় লোকটার আমার সাথে দেখা করতে আসবে? আসতেও তো পারে, গিয়ে দেখতে ক্ষতি কি, তুই কি পাগল? তাছাড়া সবে 4:30 বাজে, সন্ধে নামুক আগে, আর ছেলেরা যদি একটু ওয়েট না করে মেয়েদের জন্য তাহলে মেয়েদের দর কমে যায় বুঝলি। আমার বাবা তোদের এসব নেকাপোনা ভালো লাগে না, শুধু শুধু একটা মানুষকে ওয়েট করানোর কি মানে জেনে বুঝে? অতই দরদ যখন তুই যা না, আমরা জমজ, এমনিতেই চিনতে পারবে না, তুই গিয়ে ফিল্ডিং দিতে থাক, তারপর আমি আসছি। হ্যাঁ তাই যাচ্ছি, তুই যা পারিস কর। দরজাটা দড়াম করে বন্ধ করে ইন্দ্রাণী বেরিয়ে গেল। বাইরে নিচে এসে এক বুক শ্বাস নিয়ে একটু হাসল, এই সুযোগটাই সে চাইছিল। লোকটাকে একটু ভালো করে চিনে নিতে হবে। শিবানী লোকজন চিনতে খুব ভুল করে, চট করে কাউকেই বিশ্বাস করে নেয়। ইন্দ্রাণী মোড়ের মাথায় আসতেই দেখল প্রতীক একটা সিগারেট খাচ্ছে আর এদিক ওদিক তাকাচ্ছে। ইন্দ্রাণীকে দেখেই সিগারেটটা ফেলে দ্রুত পায়ে এগিয়ে এলো। ইন্দ্রাণী মনে মনে প্রস্তুতি নিতে শুরু করল। এখন কিছুক্ষণ তাকে শিবানীর চরিত্রে অভিনয় করতে হবে, লোকটা যেন বুঝতে না পারে। প্রতীক কাছে এসেই অত্যন্ত নরম সুরে বলল, আপনি যে আসবেন আমি ভাবিনি, আপনার কাকা আর বোন এলেন না? উনি আমার কাকা নন, জেঠু। আর আপনি তো আমাকেই আসতে বলেছিলেন, ওদের দেখি তো সকালে আপনি মুখ ঘুরিয়ে নিলেন, তাই ওরা আর এলো না। সরি সরি সরি, আসলে সকালে একটু অপ্রস্তুত হয়ে পড়েছিলাম। আপনি ওনাদের বরং ফোন করুন, একসাথে বের হওয়া যাবে। ও, তার মানে আমার সঙ্গ আপনার ঠিক পছন্দ নয়? আমি এরকম কথা কোথায় বললাম? আপনি আমাকে লজ্জায় ফেলছেন ম্যাডাম। যদি ম্যাডামই বলতে হয় তাহলে বরং থানায় চলুন, পুলিশদের কি নিজস্ব জীবন থাকতে পারে না? আমার একটা নাম আছে, সেটাতে সম্বোধন করলে বেশি খুশি হব। ঠিক আছে শিবানী, তাই হবে। তা আপনার দোকানটা কোথায়? এই তো এসে গেছি। প্রতীক সামনের একটা ছোটোখাটো মিষ্টির দোকানের দিকে এগিয়ে যায়। ভেতরে কতগুলো কম দামি টেবিল চেয়ার পাতা, একটা টিউবলাইট ধিক ধিক করে জ্বলছে। দোকানের সামনেটাতেই গরম গরম কচুরি ভাজা হচ্ছে। ইন্দ্রাণী আর প্রতীক ভেতরে গিয়ে একটা টেবিলে একে অন্যের মুখোমুখি বসল। বসতে গিয়ে ইন্দ্রাণীর গলার কাছটা থেকে চাদরটা পড়ে যেতেই প্রতীকের চোখ কুঁচকে গেল। ইন্দ্রাণী একটু অস্বস্তি বোধ করলেও বুঝতে না দিয়ে চাদরটা টেনে নিল। সেই প্রথম কথা শুরু করল। কই, অর্ডার দিন। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। ও ভাই, এই যে, হ্যাঁ, দু প্লেট কচুরি আর এক প্লেট জিলিপি। দোকানি ছেলেটা খাবার দিয়ে যেতেই ইন্দ্রাণী বলল, শুনেছেন আজকের ব্যাপারটা? ওই শ্মশানতান্ত্রিক বাবা মারা গেছেন, পুলিশ বলছে নাকি খুন। খুন তো নয়, আত্মহত্যা। আপনি দেখেছেন? না, মানে লোকে বলছিল আর কি। তাছাড়া খুনের প্রমাণ কোথায়? কেন, এত প্রমাণ তো আছে প্রতীকবাবু। যেমন? সকালে যখন আপনার সাথে আমাদের দেখা হলো, বড় 10 সাইজের জুতো পরে ফিরছিলেন। আপনার সাইজ তো এখন দেখে মনে হচ্ছে 7, তাই নয় কি? আপনি ভুলও দেখে থাকতে পারেন। আপনার জুতোতে ওই উঠোনের মতোই নরম সাদা কালো ছাই লেগেছিল মিস্টার প্রতীক, তার উপর ডান পাটা তো জখম, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছেন। দুপুরে গলির ওপাশের দোকান থেকে আভায়রফ কিনেছেন, অ্যান্টিরাবিস সিরাম। তাতে কিছুই প্রমাণ হয় না শিবানী। আমি ওষুধ কোম্পানির ডিস্ট্রিবিউটার, যে কোনো জায়গা থেকে যে কোনো ওষুধ কিনতেই পারি। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, আপনার পায়ে কুকুরটার দাঁতের দাগ এখনও আছে, আর আপনার বোধহয় জানা নেই মানুষ সহ যে কোনো সাপোদ জাতীয় প্রাণীর দাঁতের স্ট্রাকচার প্রায় ফিঙ্গার প্রিন্টের মতো ইউনিক, একজনের থেকে অন্যজনের আলাদা। কুকুরটা আজ সকালেই মাটি চাপা পড়েছে, এখনও তুলে নিয়ে ডেন্টাল ফরেন্সিকে পাঠালে দাঁতের মোল্ড তৈরি করা বেশি সময়ের কাজ হবে না বোধহয়। আর আপনার পায়ের ক্ষতের সাথে সেগুলো ম্যাচ করবে বলেই আমার বিশ্বাস। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, আর তর্কের খাতিরেই আমি বলতে পারি যে ওই কুকুরটাই বাজারে পথে ঘাটে যে কোনো জায়গাতেই কামড়াতে পারে। কিন্তু জুতো জোড়া, এক সেকেন্ড, একটু ঠান্ডা হয়ে বসুন, একটা গল্প শুনুন। একটা ভাই ছিল এবং তার একটা বোন ছিল, ধুমধাম করে সে বোনের বিয়ে দিল। কয়েক বছর পর এরকমই এক ডিসেম্বরে বোনটির যক্ষা হয়। তার শ্বশুরবাড়ির লোক মেয়েটিকে নিয়ে তারাপীঠ শ্মশানে এক তান্ত্রিক বাবার কাছে নিয়ে এলো। বাবা নিদান দিলেন যে ওই ঠান্ডায় মাঝরাত্রে বরফ শীতল জলে স্নান করে পুজো করতে হবে। বোনটি আরও অসুস্থ হতে থাকল। ভাইটিকে মেয়েটির শ্বশুরবাড়ির লোক জেদ করে হসপিটালে নিয়ে যেতে দিল না। অসহায় ওষুধের ডিস্ট্রিবিউটর ভাইটি লুকিয়ে লুকিয়ে বোনটির হাতে যক্ষার ওষুধ দিয়ে আসত। যক্ষা তো সেরে যাচ্ছিল, কিন্তু 3 দিনের নিউমোনিয়া জ্বরে সে পৃথিবী ছেড়ে দিল। আপনার চোখে এটা খুন নয়? কই, কোনো পুলিশ তো কেস নেয়নি? সব জায়গা থেকে ভাইটি প্রত্যাখ্যাত হয়েছে। একটা ভণ্ড মানুষের জীবন নিয়ে খেলবে সেটা ভগবান বসে বসে দেখতে পারে, সবাই পারে না। আর যেখানে ভগবান পৌঁছতে পারেন না সেখানে মানুষকেই পৌঁছতে হয়। আর এটা আপনাকে বোঝাতে হচ্ছে, এই পাষণ্ডটার জন্যই তো আপনার জীবন যেতে বসেছিল। ইন্দ্রাণী একসাথে ডবল ধাক্কা খেল। লোকটা বারুইপুরের ঘটনা জানে, আবার সে যে শিবানী নয় সেটাও বুঝে ফেলেছে। কিন্তু তাহলে খুন? খুন তো আপনি বলছেন, পুলিশ কোথাও পৌঁছতে পারবে না ইন্দ্রাণী, ওরা এই কেসটা আত্মহত্যাতেই বন্ধ করে দেবে। আর আমি যদি প্রমাণ করে দিই? প্রতীক টেবিলের ওপর একটা কাঁচের বোতল রাখল, ওটার ওপর একটা লেবেলে লেখা শ্মশানতান্ত্রিক বাবার জরা হরা চূর্ণ। চিবিয়ে চিবিয়ে প্রতীক এবার বলল, দিস ওয়াজ নট আ পার্সোনাল রিভেঞ্জ। চাইলে এটা ল্যাবে পরীক্ষা করিয়ে নিও যে বাবার প্রসাদে ঠিক কত রকমের মারাত্মক ড্রাগস আছে। তারপরেও যদি মনে হয় এরকম একটা লোকের আরও কিছুদিন বেঁচে থাকার অধিকার ছিল, তাহলে তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। ইন্দ্রাণী কিছু না বলে চুপচাপ উঠে যাচ্ছিল। প্রতীক পিছু ডেকে বলল, ইন্দ্রাণী এই ডার্মাটোলজিস্টের কার্ডটা রাখো। তোমার গলার চারপাশের বেগুনি দাগগুলো সাধারণ র্যাশ বলে ভুল করো না। শ্মশান তান্ত্রিক বাবার দেওয়া মন্ত্রপুত যে চূর্ণ বারুইপুরের লোকটা তোমার গায়ে দিয়েছিল, এটা তারই সাইড এফেক্ট। এই চূর্ণতে মৃত মানুষের চিতাভস্ম ছিল, আজ ওটাতেই তুমি ধরা পড়ে গেছো। ইন্দ্রাণীর এবার গোটা শরীর রিরি করে উঠল। বেরিয়ে যাওয়ার আগে একবার পেছনে ঘুরে সে জিজ্ঞেস করল, 10 সাইজের পুরনো জুতো এতটাই কোথা থেকে পেলো সেটাই শুধু সমাধান করতে পারিনি, আপনি জানেন কি? আপনার জেঠু যেমন কনসালটেন্ট ডিটেকটিভ, তেমনই শহরে কনসালটেন্ট ক্রিমিনালও আছে। পেপারে চোখ রাখলে ডার্ক হর্সের অ্যাডটা দেখতে পেতেন। তার কাছ থেকে আইডিয়াটা নগদ 30,000 টাকায় আততায় কিনেছিল। প্রত্যেক দিন 10 সাইজের জুতো পরে গত 6 মাস বাড়ির ছাদে হেঁটে বেরিয়েছে, যাতে আস্তে আস্তে জুতোর সোল ক্ষয়ে গিয়ে আর 5টা পুরনো জুতোর মতোই লাগে। ইন্দ্রাণী কিছু না বলে দোকান থেকে বেরিয়ে এসে মোবাইলের ভিডিও রেকর্ডিংটা ডিলিট করে দিল। লোকটা খুব বুদ্ধিমান, সব বলে দিয়েও একবারও নিজের মুখে কিছুই স্বীকার করেনি। চারিদিকে অন্ধকার নেমে এসেছে। গত সপ্তাহের নিহার চৌধুরীর ভয়টা হঠাৎ করেই তাকে জাঁকিয়ে বসতে থাকে। তারপরই প্রতীকের বোনের কথা মনে পড়ে। অসহায় একটা মেয়ে ধীরে ধীরে একটা পাষণ্ড তান্ত্রিকের জন্য মারা যাচ্ছে, আর লোকেদের অন্ধবিশ্বাস সেটা চুপচাপ উপভোগ করছে। ঠান্ডা থেকে বাঁচতেই রাস্তার পাশে কিছু বাচ্চা ছেলে কিছু টায়ার কাঠ একত্র করেছে। ইন্দ্রাণী এগিয়ে গিয়ে দেখে ওরা আগুন ধরানোর জন্য একটা কাগজ বা কাপড় জাতীয় কিছু খুঁজছে। ইন্দ্রাণী ব্যাগ থেকে দুপুরে কুকুরের দাঁত থেকে ব্লাড স্যাম্পল নেওয়া রুমালটা ওদের দিকে বাড়িয়ে দেয়। ওরা থ্যাংক ইউ দিদি বলে রুমালটায় আগুন ধরিয়ে টায়ারগুলো জ্বালায়। রুমালের ওপরে রক্তের দাগগুলো আগুনে গাঢ় বাদামি হয়ে কালো হতে শুরু করে। একমাত্র ডিএনএ স্যাম্পল। ইন্দ্রাণী আধো আলো অন্ধকারে লজের দিকে হাঁটতে থাকে। ঠিক ভুল সত্যি মিথ্যে এখন তার সবই একই মনে হতে থাকে। সানডে সাসপেন্সে আজ শুনলেন কৌশিক রায়ের লেখা প্রখর রুদ্রের কাহিনী যন্ত্র মন্ত্র তন্ত্র। প্রখর রুদ্র এবং জনৈক তান্ত্রিকের চরিত্রে মীর, ইন্দ্রাণী, গোধুলি, শিবানী, শ্রী, শ্মশান তান্ত্রিক বাবা, শঙ্করী প্রসাদ মিত্র। দুই ভক্তের চরিত্রে অগ্নি এবং বাবু, প্রতীক, সোমক। দিব্যেন্দু চরিত্রে দেবজ্যোতি ঘোষ, কানাই, শায়ক, আমান। গল্প পাঠে গল্পের সূত্রধার প্রবালের চরিত্রে এবং পর্ব পরিচালনায় আমি দীপ। শঙ্করী প্রসাদ মিত্র শব্দগ্রহণ অভিজ্ঞান মিত্র। ধ্বনি পরিকল্পনা শুভদীপ। পোস্টার ডিজাইন জয়েন দ্য ডটস। শেষ হল প্রখর রুদ্রর গল্প যন্ত্র মন্ত্র তন্ত্র। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসবে সানডে সাসপেন্স।